أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد সম্মানিত উপস্থিতি, সমগ্র পৃথিবী আজকে ইসলামের একটি ইবাদতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আর তা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। অনেক জাতি, বিশেষ করে যারা শক্তিশালী, তারা জিহাদ ফি সাবিলিল্লাহর বিরুদ্ধে লড়াই করার জন্য সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয়, রাজনৈতিক, প্রচার মাধ্যম, জনপ্রিয় ব্যক্তিবর্গ ইত্যাদি বিভিন্ন উৎস থেকে জোর চেষ্টা করছে। ধর্মীয় শক্তির দিক থেকে দেখলে আমেরিকা এবং ইসরায়েল ধর্মীয় কারণে রাষ্ট্রের জন্য একত্রে কাজ করছে, আর এর কারণটি হচ্ছে ঈসা আলাইহিসসালামের অবতরণ। রাজনৈতিক শক্তির দৃষ্টিকোণ থেকে সমগ্র পৃথিবী আজ ইসলামী জঙ্গিবাদ দমন নিয়ে উদ্বিগ্ন। পৃথিবীর প্রতিটি সরকারই হোক, সে মুসলিম বা অমুসলিম, উভয়ই রাজনৈতিকভাবে ইসলামের বিরুদ্ধে লড়াই করার জন্য, বিশেষ করে জিহাদের বিরুদ্ধে লড়াই করার জন্য একত্রিত হয়েছে। আর মিডিয়া সমস্ত জাতিকে ইসলামের আসল রূপ সম্পর্কে প্রতারিত করতে বেশ ভালোভাবেই ভূমিকা রাখছে। তারা ইসলামকে এমন রূপে তুলে ধরেছে যা সত্যি প্রতারণাপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের উপর জিহাদকে ফরজ করে দেওয়া হয়েছে, অথচ তা তোমাদের কাছে কষ্টকর মনে হয়। হতে পারে তোমরা কোনো জিনিসকে অপছন্দ করো, অথচ তা তোমাদের জন্য কল্যাণময়, আর হতে পারে তোমরা এমন কোনো জিনিসকে ভালোবাসো, অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর, আর আল্লাহ হয় ভালো জানেন, বরং তোমরাই জানো না। এ আয়াতে মুসলিমদের যুদ্ধ করার জন্য আদেশ দেওয়া হয়েছে। অনেক মুসলিম এবং ইসলামী জামায়াত বলে যে জিহাদ করার পূর্বে তারবিয়া আবশ্যক। তারা ব্যাপারটিকে এমনভাবে উপস্থাপন করে যেন তারবিয়া হচ্ছে জিহাদের পূর্বে অবশ্য পূরণীয় একটি শর্ত, অতএব এটি ছাড়া জিহাদ করা যাবে না, যার মানে দাঁড়াচ্ছে তারবিয়া জিহাদের পূর্বে অবশ্য পালনীয় হুকুম। অন্যরা বলে, আমরা এখন মক্কি যুগের অবস্থায় আছি, অতএব এখন কোনো জিহাদ নেই। এটা কি কোনো যুক্তিসঙ্গত কথা? জিহাদ ফি সাবিলিল্লাহ স্থগিত রাখার কোনো ন্যায়সঙ্গত কারণ আছে কি? বুঝার সুবিধার জন্য এবার প্রশ্নটি একটু পরিবর্তন করা যাক। যদি কেউ রমাদান মাসে মুসলিম হয়, তবে কি আপনি তাকে বলবেন যে রোজা রাখার পূর্বে তাকে তারবিয়া করতে হবে? তাকে কি বলবেন যে আমরা এখন মক্কি যুগে অবস্থান করছি, অতএব আপনাকে রোজা রাখতে হবে না, রোজা শুরু করার আগে আপনার ঠিক 15 বছর সময় আছে, কারণ সেই সময়ই রোজার আদেশ এসেছিল, অতএব এর আগে রমাদানে একটি রোজাও না রেখে খাওয়া দাওয়া চালিয়ে যেতে পারেন? এটা আসলে কথার কথা, এমনটি কেউ বলে না। তাহলে কেবল জিহাদের বেলায় কেন আমরা এমনটি বলি? এদের মধ্যে পার্থক্য কোথায়? যেখানে জিহাদের হুকুম ও সিয়ামের হুকুম একই ধরনের, তোমাদের উপর সিয়ামের বিধান দেয়া হলো, তোমাদের উপর কিতালের বিধান দেয়া হলো, দুটি বিধানই সূরা বাকারায় এসেছে। তোমাদের জন্য সিয়াম ফরজ করে দেয়া হয়েছে এবং তোমাদের জন্য কিতাল ফরজ করে দেয়া হয়েছে। তাহলে আমরা এদের মধ্যে পার্থক্য কেন করছি? সত্যি বলতে গেলে সিয়ামের বিধান তো জিহাদের বিধানের পরে এসেছে। সিয়ামের বিধান এসেছে নবুয়তের 15 বছর পর, আর জিহাদের বিধান এসেছে নবুয়তের 13 বছর পর। এদের মধ্যে 2 বছরের পার্থক্য কেন? অতএব যুক্তিসঙ্গত কথা বলুন। আমাদের বলতে হয় সিয়াম পালনের পূর্বে তারবিয়া করতে হবে। আমরা কীভাবে জিহাদ ফি সাবিলিল্লাহর পূর্বে তারবিয়ার বিধান দেই, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করেননি? যখন কেউ মুসলিম হতো তিনি কি তাকে শাইখদের কাছে পড়তে বলতেন এবং এরপর সে জিহাদ করার উপযুক্ত হতো, তিনি কি এটা বলতেন যে জিহাদ করার পূর্বে তোমার আরবি শিখতে হবে অথবা বিদেশে গিয়ে ইসলাম নিয়ে পড়াশোনা করে আসতে হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমর ইবনে উকাশ প্রাক ইসলামী যুগে সুদের বিনিময়ে ঋণ দিয়েছিল, সেই টাকা ফেরত নেওয়ার পূর্বে সে ইসলাম কবুল করাটা অপছন্দ করল। উহুদের যুদ্ধের দিন সে এসে জিজ্ঞাসা করল, আমার অমুক ভাই কোথায়? তারা উত্তর দিল, উহুদে। সে জিজ্ঞাসা করল, আমার অমুক ভাই কোথায়? তারা উত্তর বলল, সে উহুদে। অতপর সে তার জামা পরে ঘোড়ায় চড়ে বসল, এরপর তাদের দিকে এগিয়ে চলল। মুসলিমরা যখন তাকে দেখল তারা বলে উঠল, দূরে থাকো আমর। সে বলল, আমি মুসলিম হয়েছি। সে আহত না হওয়া পর্যন্ত যুদ্ধ করল, অতপর তাকে আহত অবস্থায় তার পরিবারের নিকট নিয়ে যাওয়া হলো। সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনের কাছে এসে বলল, তাকে জিজ্ঞাসা করতো সে কি কিসের জন্য যুদ্ধ করেছে, গোত্রের জন্য, তাদের ক্রোধের ভয়ে, নাকি আল্লাহর ক্রোধের ভয়ে? সে বলল, আল্লাহ ও তার রাসূলের ক্রোধের ভয়ে। এরপর সে মৃত্যুবরণ করলো এবং জান্নাতে প্রবেশ করলো। সুবহানাল্লাহ, সে আল্লাহর জন্য কোনো এক ওয়াক্ত সালাত আদায় করেনি। যখন সে মুসলিম হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাকে কুরআন ও হাদিস পড়তে বলেছিলেন? উকাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই করেননি, কেবল আল্লাহর পথে জিহাদ করেছিলেন এবং শহীদ হয়েছিলেন। একজন মুসলিমের পক্ষে সর্বোচ্চ যে মর্যাদা সেটাই তিনি অর্জন করেছিলেন। অথচ তিনি কিনা ছিলেন একজন ইহুদি, যিনি কিনা সুদের টাকা হাতে না পাওয়ার আগে ইসলাম গ্রহণ করতে পর্যন্ত রাজি ছিলেন না। একজন ইহুদির চেয়ে অধিক তারবিয়া আর কার দরকার হতে পারে? মানুষ বলে জিহাদের পূর্বে বেশি তারবিয়া দরকার। বুখারী উহুদের ময়দানে মুসলিম হয়েছিলেন এবং শহীদ হয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারী ইহুদিদের মধ্যে সর্বোত্তম, সে কোনো আত্মিক উন্নয়নের প্রশিক্ষণ নেয়নি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইহুদিদের মধ্যে সর্বোত্তম আখ্যা দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? কারণ সে ময়দানে যুদ্ধ করে শহীদ হয়েছেন। এটা তারবিয়াকে ছোট করে দেওয়ার জন্য নয়, কিন্তু যখন একে আমরা জিহাদের সাথে অত্যাবশ্যক পূর্ব শর্ত হিসেবে জুড়ে দেই তখন দেখা যায় যে এটা আসলে জরুরি নয়। তাহলে কেন মুসলিমদের জিহাদের পূর্বে তারবিয়া প্রয়োজনকে কিছু মানুষ দাবি করছে? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের জন্য কিতালের বিধান দেওয়া হলো এবং তা তোমরা অপছন্দ করো। এটাই হচ্ছে সেই কারণ, কারণ তোমরা তা অপছন্দ করো, তোমরা আল্লাহর দেওয়া বিধানকে অপছন্দ করো। কারণ মানুষ এটা অপছন্দ করে এবং এর থেকে মুক্তির জন্য বিভিন্ন উপায় বের করতে থাকে। অতএব তারা বলে যে আমাদের তারবিয়া দরকার, অথবা শত্রুপক্ষ বেশি শক্তিশালী, আমাদের পক্ষে তাদের বিরুদ্ধে বিজয় অর্জন করা সম্ভব না। এটা মানুষের ফিতরাতের অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এটাই বলেছেন, যুদ্ধের বাস্তবতা এরকমই যে বেশিরভাগ মানুষই তা অপছন্দ করে। সাহাবীদের সময়ও এমন কিছু মানুষ ছিল এবং এখনও তাই আছে। সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তাআলা এর সময় তিনি তার সেনাবাহিনীর জন্য স্বেচ্ছাসেবকদের আহ্বান করলেন এবং এর ফলে কিছু শায়খ ও তাদের ছাত্ররা যোগদান করল। খবর ছড়িয়ে পড়ল যে ক্রুসেডাররা সমগ্র ইউরোপ থেকে সেনাবাহিনী নিয়ে সমাবেশ করেছে। তখনকার দিনের তিন শক্তিশালী রাজার নেতৃত্বে তিনটি বাহিনী এগিয়ে আসছিল। একটি হচ্ছিল রিচার্ড দ্য লায়ন হার্ট বা সিংহ হৃদয়, আরেকটি ছিল ফ্রান্সের রাজা ফিলিপ এবং জার্মানির রাজা ফ্রেডরিকের। ফ্রেডরিকের একাই 3 লক্ষ সৈন্য ছিল। অতএব যখন ওলামারা এই খবর জানতে পারল, তারা সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ ও তাআলা সেনাবাহিনী ত্যাগ করে চলে গেল। এসব ওলামাগণ তো জানতো যে তাদের লড়াই করা উচিত, তারা জানতো এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কী হুকুম আছে, কিন্তু হুকুমের কথা জানা মানেই এই না যে সে যুদ্ধ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাদেরকে ওই ব্যক্তির বৃত্তান্ত পড়ে শোনাও যাকে আমি দিয়েছিলাম নিদর্শন, অতপর সে তাকে বর্জন করে। পরে শয়তান তার পিছনে লেগে যায় আর সে বিপদগামীদের অন্তর্ভুক্ত হয়। আমি ইচ্ছা করলে এর দ্বারা তাকে উচ্চ মর্যাদা দান করতে পারতাম, কিন্তু সে দুনিয়ার প্রতি ঝুঁকে পড়েও তার প্রবৃত্তির অনুসরণ করে। তার অবস্থা কুকুরের ন্যায়, তার উপর তুমি বোঝা চাপালে সে হাঁপাতে থাকে এবং তুমি বোঝা না চাপালেও সে হাঁপাতে থাকে। যে সম্প্রদায় আমার নিদর্শনকে প্রত্যাখ্যান করে তাদের অবস্থাও এই একই রূপ হয়। তুমি বৃত্তান্ত বিবৃত করো যাতে তারা চিন্তা করে। এটা এমন একজন আলেমের কাহিনী যে হুকুম জানতো কিন্তু তা মেনে চলেনি। কিন্তু কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিন্তু সে দুনিয়ার প্রতি ঝুঁকে পড়ে ও তার প্রবৃত্তির অনুসরণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কুকুরের সাথে তুলনা করেছেন। অতএব কেবল জ্ঞান থাকাই পরিত্রাণ পাওয়ার উপায় নয়, সেই জ্ঞান অনুযায়ী আমল করতে হবে। বেশিরভাগ মানুষই এই অবস্থানে এসে বলে যে তাদের কাছে এই বিষয়ের উপরে কোনো ফতোয়া নেই। অতএব তারা কিছুই করতে সক্ষম নয়। কিন্তু এটা কেয়ামতের দিন তাদেরকে কিছুতেই বাঁচাবে না, কিছুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে তাদেরকে রক্ষা করতে পারবে না। যদি আপনি জানেন যে এটাই সত্য, তাহলে আপনাকে সে অনুযায়ী আমল করতে হবে, কোনো আলিম তা অনুসরণ করুক আর নাই করুক, আপনাকে সেই সত্যের উপর আমল করে যেতে হবে। কিছু মানুষ বলে যে আহলে কিতাবীদের সাথে আমাদের শান্তি মতামত আদান প্রদানের ভিত্তিতে সম্পর্ক হওয়া উচিত, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যাদের প্রতি কিতাব অবতীর্ণ হয়েছে তাদের মধ্যে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ইমান আনে না ও শেষ দিনেও ইমান আনে না এবং আল্লাহ ও তার রাসূল যা হারাম করেছেন তা হারাম বলে গণ্য করে না এবং সত্য দিন অনুসরণ করে না, তাদের সাথে যুদ্ধ করবে যে পর্যন্ত না তারা নত হয়ে স্বহস্তে জিজিয়া দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন অতপর নিষিদ্ধ মাস অতিবাহিত হলে মুশরিকদেরকে যেখানে পাবে হত্যা করবে, তাদেরকে বন্দী করবে, অবরোধ করবে এবং প্রত্যেক ঘাঁটিতে তাদের জন্য উত পেতে থাকবে। কিন্তু যদি তারা তাওবা করে সালাত কায়েম করে ও যাকাত দেয় তবে তাদের পথ ছেড়ে দিবে। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতিশয় ক্ষমাশীল ও পরম দয়ালু। এই ধরনের ইবাদতকে সন্ত্রাসবাদ বা জঙ্গিবাদ এবং এর অনুসারীদেরকে সন্ত্রাসী, জঙ্গি, উগ্রপন্থী, মিলিশিয়া ইত্যাদি নাম দিয়ে কাফেররা এর বিরুদ্ধে লড়ছে আর মুনাফিকরা তাদেরকে নিম্নোক্তভাবে সাহায্য করে আসছে। মুনাফিকরা বলে যে জিহাদ কেবলই আত্মরক্ষামূলক এবং আক্রমণাত্মক নয়। মুনাফিকরা আরও বলে যে জিহাদ কেবলই একটি মুসলিম অঞ্চল বা রাষ্ট্রকে মুক্ত করার ক্ষেত্রে প্রযোজ্য। মুনাফিকরা এমন কথাও বলে যে জিহাদ কেবলমাত্র ইমামের অনুমতি ও নির্দেশ অনুযায়ী করা যাবে। মুনাফিকরা আরও বলে যে জিহাদ বর্তমান বিশ্বব্যাপী শান্তির সময়ের জন্য কোনোভাবেই প্রযোজ্য নয়। দুঃখজনকভাবে আমাদের কিছু আলেম জিহাদ সম্পর্কিত এ সমস্ত ভুল তথ্যাবলি প্রচার করছে। আমরা কেন পশ্চিমাদের মত অনুযায়ী জিহাদের ব্যাখ্যা করব, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে করা সাহাবাদের থেকে আমরা জিহাদ বুঝতে পারি? আমাদের পূর্ববর্তী সালাফগণ আমাদেরকে জিহাদ মানে কি তা শিক্ষা দিয়েছিলেন, তাই এই বিষয়ের উপরে কোনো অমুসলিম অথবা তথাকথিত মুসলিম পুতুল সরকারের উপদেশবাণী আমাদের কোনোই দরকার নেই। কিয়ামত না আসা পর্যন্ত জিহাদ বন্ধ হবে না। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এর প্রমাণই বা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে মুমিনগণ, তোমাদের মধ্যে যে স্বীয় ধর্ম থেকে ফিরে যাবে অচিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সম্প্রদায় সৃষ্টি করবেন যাদেরকে তিনি ভালোবাসবেন এবং তারাও তাকে ভালোবাসবে। তারা মুমিনদের প্রতি হবে বিনয়ী এবং কাফেরদের প্রতি হবে কঠোর। তারা আল্লাহর পথে জিহাদ করবে এবং কোনো তিরস্কারে ভীত হবে না। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা দান করেন। আল্লাহ প্রাচুর্য দানকারী, মহাজ্ঞানী। আয়াতে একটি ব্যাপারে উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে সুন্নাহ রব্বানিয়া। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি সুন্নাহ যা চিরস্থায়ী। আর এখানে সেই চিরস্থায়ীটি হচ্ছে প্রতিস্থাপন সংক্রান্ত। যারা তাদের দায়িত্ব পরিত্যাগ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতিস্থাপন করবেন, তারা যেই হোক না কেন। মনে রাখবেন এই আয়াতটি সাহাবাদের উদ্দেশ্যে নাজিল হয়েছিল। এ থেকে স্পষ্ট হয় যে আল্লাহ কারোর সাথে কোনো বিশেষ সম্পর্ক স্থাপন করেন না। ইহুদিরা ভেবে নিয়েছিল যে তারা আল্লাহর মনোনীত দল এবং এরপর তারা তাদের দায়িত্ব পালনে অস্বীকৃতি জানালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অভিশপ্ত জাতিতে পরিণত করেন। অনেক ইসলামী জামায়াত বলে থাকে যে তাদের জামায়াত 20-30 বছর ধরে টিকে আছে, অতএব তারাই সরল সঠিক পথের উপর রয়েছে। এটা মোটেও কোনো সঠিক কথা নয়। যেই মুহূর্তে আপনি আপনার উপর অর্পিত দায়িত্ব পরিত্যাগ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যদি সেই কাজের উপর মৃত্যুবরণ করেন, ভালো বা মন্দ যাই হোক না কেন, তাই বিচার দিবসে আপনার অবস্থার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাপ করা অবস্থায় মৃত্যু ইসলামে অত্যন্ত নিন্দনীয়। অনেক মানুষই একটি প্রশ্ন করে থাকে যে চারদিকে এত ইসলামিক দল, আমরা কোনটাতে যোগদান করব? আমরা যদি ঠিক জায়গায় দেখি তাহলে আর বিভ্রান্ত হব না, বরং আমাদের উত্তর খুঁজে পাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আত-তায়ফা আল মানসুরা বা বিজয়ী দল সম্পর্কে বলেছেন। তিনি শুধু আমাদের এতটুকুই বলেননি যে তারা বিজয়ী, বরং তিনি এই বিজয়ী দলের বৈশিষ্ট্যগুলোও বলে দিয়েছেন যে কেউ এই বৈশিষ্ট্যগুলো শুনবে ও সে আর উপরোক্ত প্রশ্নটি করবে না। কোরআনে বর্ণিত বৈশিষ্ট্যগুলো দিয়েই শুরু করা যাক। সূরা মায়েদা 54 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ তোমাদের স্থলাভিষিক্ত বা প্রতিস্থাপন করবেন তাদের দ্বারা। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসেন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসবে। এই দুইটি বৈশিষ্ট্য সম্পর্কে আমরা কখনোই হয়তো জানতে পারবো না, কারণ এগুলো সবই আমাদের কাছে অদৃশ্য। কিন্তু যদি কেউ তাদের দায়িত্ব কর্তব্য সম্পন্ন করে তবে তারাই সেই সব ব্যক্তি যাদের আল্লাহ ভালোবাসেন এবং তারাও আল্লাহকে ভালোবাসে। তারা মুমিনদের প্রতি বিনয়ী হবে, এর অর্থ তারা মুমিনদের ভালোবাসে, তাদের জন্য উদ্বিগ্ন। মুসলিমদের ঘটনাগুলো নিয়ে তারা উদ্বিগ্ন হবে, সমগ্র পৃথিবী মুসলিমদের সাথে কি ঘটছে সেই খবর তারা রাখে। পৃথিবীর যে কোনো জায়গায় যে মুসলিমই থাকুক, সে তাদের ভাই, তাদেরই বোন। যদি পশ্চিমে বসবাসকারী কোনো মুসলিম শুনে যে পূর্বের কোনো মুসলিম ভাইকে হত্যা করা হয়েছে, তাকে রক্ষা করা তারই দায়িত্ব বলে মনে করে। এই ভাইয়েরা যখন শুনে যে তাদের ভাই বোনদের সাথে খারাপ কিছু হচ্ছে, তখন তারা তাদের ডাকে সাড়া দেয় এবং সত্যিই সেখানে যায়। তারা মুমিনদের রক্ষা করতে নিজের জীবন বিলিয়ে দিতেও দ্বিধাবোধ করে না। নিজের টাকা পয়সা ও সম্পত্তি খরচ করে তাদের মুসলিম ভাইদের ও ইমানদারদের রক্ষা করতে সীসা ঢালা প্রাচীরের ন্যায় তারা একতাবদ্ধ হয়ে কাজ করে। অপরদিকে আমরা দেখি যে এমন অনেক মুসলিম আছে যারা অন্য মুসলিমদের ব্যাপারে ভীষণ সমালোচনাকারী। আপনারা দেখবেন যে তারা কুফফারদের সাথে একই কাতারে দাঁড়াতে ইচ্ছুক এবং মুসলিমদের উপর গুপ্তচরগিরি ও তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আগ্রহী। তারা কুফফারদের প্রতি হবে কঠোর, তারাই কুফফারদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সদা প্রস্তুতি গ্রহণ করে, তারাই সেই দল যারা কুফফারদের ভীত সন্ত্রস্ত করতে চায়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা কাফেরদের মোকাবেলা করার জন্য যথাসাধ্য শক্তি ও সুসজ্জিত অশ্ববাহিনী প্রস্তুত রাখবে, যার দ্বারা তোমরা আল্লাহর শত্রু ও তোমাদের শত্রুদেরকে ভীত সন্ত্রস্ত করবে। অপরদিকে এমন মুসলিম দেখা যায় যারা অন্য মুসলিমদের প্রতি অত্যন্ত সমালোচনাকারী কিন্তু কুফফারদের প্রতি ভীষণ নম্র। তারা এ ব্যাপারে দাওয়ার যুক্তি দেখায় কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়। তারা ওদেরকে ঠিক করে বলছে না ইসলাম আসলে কি, তারা ইসলাম সম্বন্ধে ওদেরকে ভুল ধারণা দিচ্ছে। তারা আল্লাহর পথে যুদ্ধ করে, বর্তমান সময়ে কারা আল্লাহর পথে যুদ্ধ করছে এটা বের করা মোটেও কোনো কঠিন ব্যাপার নয়। তারা কোনো নিন্দুকের নিন্দার পরোয়া করে না, মুনাফিকরা তাদের দোষারোপ করবে আর স্বাভাবিকভাবেই কুফফাররা তাদের বিরুদ্ধে সংবাদপত্র, টেলিভিশন, রেডিও ইত্যাদিতে অপপ্রচার চালাবে। সবচেয়ে বিখ্যাত সংবাদ মাধ্যম, সংবাদপত্র তাদের ব্যাপারে কি বলল এই ব্যাপারে তারা সম্পূর্ণ উদাসীন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাজে সন্তুষ্ট, আর কোনো কিছুতেই তাদের কিছুই যায় আসে না। সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহিরিয়াতের যুগে বনু কুরাইজার মিত্র ছিল। উনি যখন মুসলিম হলেন, সাথে সাথে সেই সম্পর্ককে ছিন্ন করলেন, কেননা ইসলামের দাবি অনুসারে এখন তার অনুগত্য কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার রাসূল ও মুমিনদের প্রতি। পরে যখন বনু কুরাইজা আত্মসমর্পণ করে, তারা সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশ মেনে নিতে সম্মত হয়, যেহেতু জাহিরিয়াতের যুগে সে তাদের মিত্র ছিল। আলাউস গোত্র সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিচারে দয়া প্রদর্শন করতে বলল। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, সাদের জন্য এটাই সময় আল্লাহর জন্য নিন্দুকের নিন্দা ভয় না করার। এ কথা শোনার সাথে সাথে তারা বুঝে গেল যে তাদের পূর্বের মিত্রতা শেষ হয়ে গিয়েছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদেরকে জিজ্ঞাসা করল তার বিচার মেনে নিতে তারা একমত কিনা। তারা বলল হ্যাঁ। একইভাবে সে মুসলিমদেরকেও জিজ্ঞাসা করল তার বিচার মেনে নিতে তারা একমত কিনা। তারা বলল হ্যাঁ। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমার সিদ্ধান্ত এটাই যে সমস্ত পুরুষদেরকে হত্যা করা হবে এবং তাদের মহিলা ও শিশুরা মুসলিমদের অধিকৃত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার রায় আর সাত আসমানের উপর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রায় একই রায়। সেদিন 900 জন ইহুদিকে হত্যা করা হয়েছিল। কেন এমন করা হয়েছিল? কারণ তারা বিশ্বাসঘাতকতা করেছিল। এখন আসুন আত-তায়ফা আল মনসুরার বৈশিষ্ট্য সমূহের প্রতি আমরা লক্ষ্য করি, যা বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। তারা আল্লাহর পথে জিহাদ করে, তারা জামাবদ্ধ হয়ে একত্রে কাজ করে। যে কেউ তাদের সাথে দ্বিমত পোষণ করে অথবা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে, যেই বলুক, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, কোনো কিছুই তাদের কোনো ক্ষতি করতে পারে না। বাস্তবে তারা সংখ্যায় বৃদ্ধিই পাচ্ছে। রামসফেল্ড তার গোপন ডায়েরিতে বলেছিল যে আমেরিকা বহু মুজাহিদ ধরেছে, হত্যা করেছে, কিন্তু তারপরেও ওদের সংখ্যা বেড়ে চলেছে। এর কারণ তোমরা আর ত্বাইফা আল মানসুরার সাথে যুদ্ধ করছো, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন। তারা যতই থামাক বা গ্রেফতার করুক না কেন, জিহাদ চলবেই ইনশাআল্লাহ। আমি কেন সূরা মাইদার 54 নম্বর আয়াত উল্লেখ করলাম সেদিকে ফিরে যাই। আমি উল্লেখ করেছি যে আয়াতে আছে ইউজাহিদুনা, যার অর্থ তারা জিহাদ করছে। এটা বর্তমানকালের ক্রিয়া, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বর্তমান কাল প্রয়োগ করেছেন। অন্যভাবে বলতে গেলে, যে কোনো সময় আপনি এই আয়াত তিলাওয়াত করবেন, কোথাও না কোথাও কেউ না কেউ জিহাদ ফি সাবিলিল্লাহ করতে থাকবে। এটি একটি নিদর্শন বা ইঙ্গিত যে কিয়ামত পর্যন্ত জিহাদ চলতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর তাদের সাথে যুদ্ধ করতে থাকো যতক্ষণ না ফিতনা শেষ হয়ে যায় এবং আল্লাহ সমস্ত হুকুম প্রতিষ্ঠিত হয়ে যায়। এ আয়াতে ফিতনা অর্থ হচ্ছে কুফর, অর্থাৎ এ আয়াত বলছে যে যুদ্ধ করো যতক্ষণ পর্যন্ত না কুফর শেষ হয়ে যায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহ থেকে আমরা জানতে পারি যে কিয়ামত পর্যন্ত কুফর থাকবে। আর যেহেতু আমাদেরকে পৃথিবী থেকে কুফর দূরীভূত না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে বলা হয়েছে, অতএব জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। তবে এখানে উল্লেখ করার বিষয় হচ্ছে এই যে জিহাদ শেষ হবে যখন ঈসা আলাইহিসাল্লাম এই পৃথিবী শাসন করবেন। এর কারণ কি? কেননা ঈসা আলাইহিসাল্লাম কুফরের বিরুদ্ধে যুদ্ধ করবেন এবং এরপর আর কোনো কুফর থাকবে না। ঈসা আলাইহিসাল্লামের মৃত্যুর পর আর কোনো জিহাদ হবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের জান নিয়ে নেবেন এবং দুনিয়াতে কেবল কুফাররাই অবশিষ্ট থাকবে শেষ সময় অতিবাহিত করার জন্য। আরও উল্লেখ্য যে ইয়াজুজ ও মাজুজের বিরুদ্ধে কোনো জিহাদ হবে না, কারণ ওদের বিরুদ্ধে জিহাদের সামর্থ্যই নেই, তারা অলৌকিকভাবে ধ্বংসপ্রাপ্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার ও আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।